এটা পিঞ্চপুটির মাদ্রাসার ছাদ, এই যে এটা ওই ছাদটা ওখান থেকে ওই দেখো এই পাড়া কি পাড়া বলে খাস পাড়া দেখা যাচ্ছে ওই যে বানারি ঘাট। আল্লাহ নবী গায়েব জানতেন না এর প্রমাণে একটি ঘটনার উল্লেখ করতে হবে। والسلام على من لا نبي بعد وبعد فقد أرشد الله عز وجل في محكم توصيله بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار ভাগ্যের ব্যাপার। কিছু সুখ চাও, যদি কেউ সুখ চাও সুখের সন্ধান তুমি পাবে এই বই পড়ে, তুমি নিজে পড়তে না পারো তো বাড়িতে দেবে, বাড়িতে দেবে। এ ছেলে তিনটে উত্তর ইসরায়েল নাম নিয়ে আরব যাও না, মুশকিলে যাওয়া না। মফিজুল ইসলাম, হ্যাঁ আজিজুর রহমান, আব্দুল করিম কুমার, আতিকুর রহমান কুমার, রহমান রহমান, আব্দুর রহিম কুমার, জিয়াউল আনসারী, আব্দুর রাকিব, হ্যাঁ